তাকে তুমি খাওয়ালে পরে আমাকে খাওয়ানো হতো। তোমার পাশে একজন মানুষ বিবসায় কাঁদো ছটফট করে মারা যাচ্ছিল, তাকে পান করালে আমাকে পান করানো হতো। এই জন্য আমরাও খেয়াল রাখবো, এইভাবে আল্লাহ তাআলা দানের জন্য উৎসাহিত করেছেন। নিজেকে বলা কোরআনে বলা আছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা করে ঋণ দিবে, আল্লাহকে ঋণ দিবে। তা আল্লাহ তাআলা কি থেকে গেছেন, ফকির হয়ে গেছেন নাকি? আয়াত নাযিল হওয়ার পরে কুফরা মজাক করেছে, ইন্নাল্লাহ ফকীরুন নাহনু আগনিয়া, আমরা ধনী আল্লাহ তাআলা ফকির, ফকির আল্লাহ বিখ্যাতায়। আল্লাহ উত্তর দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলা আল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে ফকির, আল্লাহ তারা বরং ধনী। আল্লাহ তারা ঋণ চাচ্ছেন কি জন্য? আল্লাহ তারা তোমাদের পরীক্ষা করছেন এই সম্পদ দিয়ে, মাল দিয়ে। এই জন্য আমরাও আল্লাহর কাছে বেশি বেশি দান চেষ্টা করবো আল্লাহ ঘরের জন্য। আল্লাহ তারা আমাদের সকল তৌফিক দান করুন।